চলে যাওয়ার আগে, ফিরে চলে যাওয়ার আগে তোমার সজল দুচোখ আমায় যে কাঁদা, ফেলে আসা স্মৃতির পাতা, ফেলে আসা স্মৃতির পাতা আমার পকেটে, যদি তুমি বলা কথা বলা হয়নি, না বলা কথা আমার বুকে জমানো অব্যক্ত ব্যথা, জানা হয়নি না জানা কথা, জানা হয় জানা কথা তোমার মনে লুকোনো মনের গোপন কথা, বলবে কি তুমি বলবো কি আমি, সময়টাই যে অসময়, চিনে দেখো না চিনবে আমার, চিনে দেখো না চিনবে আমার তোমার মনের গভীরে, খুঁজে দেখো না পাবে আমার, খুঁজে দেখো না পাবে আমার চলে যাওয়ার আগে, ফিরে চলে যাওয়ার আগে তোমার সজল দুচোখ আমায় যে কাঁদায়, ফেলে আসা স্মৃতির পাতা।